السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা কিছু কথা আলোচনা করব। এই আলোচনায় আমরা দেখে আসছিলাম পাপের প্রভাব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তার প্রভাবকারিতা কার্যকর হয়ে থাকে বা করে থাকে, পাপ প্রভাব ফেলে থাকে বিভিন্ন জিনিসের উপরে। আজকে দেখব দোয়া, দোয়ার উপরে কিভাবে প্রভাব পড়ে, দোয়া কবুল হয় না কেন, দোয়া কবুল হয় না, কম কম পাপের কারণে দোয়া কবুল হয় না, তা নিয়ে আলোচনা। মহান আল্লাহ পরম করুণাময়, তিনি বান্দাকে দান করেন, চাইলে দান করেন, না চাইলেও দান করেন, মুমিনকে দান করেন, কাফেরকেও দান করেন, কাউকে বঞ্চিত রাখেন না। এ হল দুনিয়ার চাওয়া পাওয়া, কিন্তু দিন ও আখেরাত কেবল সেই লাভ করে যাকে তিনি পছন্দ করেন ও ভালোবাসেন। আল্লাহ তাআলা দিন দেন, আল্লাহ তাআলা জান্নাত দেবেন কাকে, যাকে তিনি পছন্দ করবেন তাকে। ইন্নাল্লাহ কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের মাঝে তোমাদের চরিত্র বণ্টন করে দিয়েছেন, যেমন তিনি তোমাদের মাঝে তোমাদের রুজি বণ্টন করে দিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা ইউতিল মালা মা ইউহিব ওয়া মান লা ইউহিব, আর আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি তাকে দুনিয়া দান করেন যাকে তিনি ভালোবাসেন এবং যাকে তিনি ভালোবাসেন না। তার মানে মুমিন কাফের সবাইকেই তিনি দুনিয়া দান করে থাকেন। ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান আহাব, কিন্তু তিনি ঈমান দান করেন কেবল তাকে যাকে তিনি ভালোবাসেন। ফাইজা আহাব্বাল্লাহু আবদান আতাহুল ঈমান, সুতরাং যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ঈমান দান করে থাকেন। তাবারানী হাদিস, মহান প্রতিপালকের নিকট চাইলে তিনি দান করেন, কেউ দুই হাত তুলে কিছু চাইলে তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে, আবার তার নিকট না চাইলে তিনি রাগ করেন। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, তাই না, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। অভাবী দাস হয়েও আপন প্রভুর নিকট প্রার্থনা না করা এবং তার কাছে না চাওয়া, এটা এক প্রকার অহংকার, চাইব না। না চাওয়াটা হ্যাঁ দেয় না কেন, আমি চাইব না, এটা কি এক প্রকার অহংকার, আর অহংকারীকে মহান আল্লাহ ভালোবাসেন না। কিন্তু যে দাস আপন প্রভুর অবাধ্য, যে নিজ প্রভুর বিরুদ্ধে আচরণ করে, যে আমের তার মালিকের কথা শোনে না, তার কাফিলের কথা শোনে না, আদেশ লঙ্ঘন করে, নিষেধ অমান্য করে, সেই সাথে তার নিকট প্রার্থনা করলে, তার কাছে কিছু চাইলে মালিক কি দান করবে? আমি মালিকের কথা শুনলাম না, মালিক কি বেতন দেবে? কিংবা বেতন যদি না দেয় অন্য কিছু অতিরিক্ত কিছু চায়? নিশ্চয়ই না। যার কথা শোনেন না, আপনি আপনার স্ত্রীর কথাই বলুন না, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয় আপনি তাকে খোরপোশ দেবেন? আপনি তখন বলবেন যে যা তোর সাথে আমার সম্পর্ক নেই? অনেক সময় তালাক কেন, যে স্ত্রী আমার অবাধ্য। সুতরাং আমরা যদি আমাদের মহান মালিকের অবাধ্যাচরণ করি, তার আদেশ লঙ্ঘন করি, তাহলে নিশ্চয়ই তিনি কি দান করবেন? চাইলেও দান করবেন না। মহান প্রভু বললেন তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, কোরআনে আল্লাহ আদেশ দিলেন কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাও, যে রুজি আমি তোমাদেরকে দিয়েছি দুনিয়াতে রুজির ভাণ্ডার সাজিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা রুজির ভাণ্ডার দিয়েছেন দুনিয়ার বুকে, হালাল হারাম সব দিয়েছেন, হালালও দিয়েছেন হারামও দিয়েছেন, বলে দিয়েছেন এটা হালাল এটা হারাম, এটা খাও এটা খেও না, কুলু খাও মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, যে রুজি দান করেছি তার মধ্যে যেটা হালাল সেটা খাও। দাস সে আদেশ অমান্য করে হারাম খাদ্য খেতে থাকে, হালাল না খেয়ে হারাম খায়, সাঁজে বড়লোক হতে চায়, আর লোকে কথায় বলে যে হারাম না খেলে বড়লোক হওয়া যায় না, সব ক্ষেত্রে সত্য না, কিন্তু সাধারণত দেখা যায় যে হারাম না খেলে বড়লোক হওয়া যায় না। হারাম পড়তে লাগলো, পাপ পথে অর্জিত ধন দিয়ে নিজের দেহ প্রতিপালিত করতে থাকলো, এবং সেই সাথে প্রভুর নিকট এটা সেটা চাইতে লাগলো, প্রভু কি সেই না ফরমান দাসকে দান করবেন? মনে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। হে লোক সকল, অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র মালই কবুল করে থাকেন। যেমন আপনি হালাল খাবেন তেমনি হালাল দান করবেন, যদি হারাম দান করেন আল্লাহ কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন আম্বিয়াগণকে। কি আদেশ এটা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু সমূহ থেকে আহার করো, মানে হালাল বস্তু সমূহ থেকে আহার করো আর সৎ কাজ করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে বলেছেন, আর তিনি মুমিনদের উদ্দেশ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ইমানদাররা, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রুসা বুঝি দান করেছি তার থেকে পবিত্র বস্তু আহার করো। সূরা বাকারা 172 নম্বর আয়াত। তাহলে একই আদেশ, যে আদেশ রসুলদেরকে দেওয়া হয়েছিল সেই আদেশই মুমিনদেরকে দেওয়া হয়েছে যে তোমরা হালাল খাদ্য খাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফিরের কথা উল্লেখ করলেন, এক ব্যক্তি কথা উল্লেখ করে বললেন যে লম্বা সফর করে, লম্বা সফর করে আলু থালু ধুলি মলিন বেশে নিজ হাত দুটিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করে। আর আপনারা জানেন মুসাফিরের দোয়া কবুল হয়, তাই না? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কারণ মুসাফির হলি তো, যদি কেউ খেলা দেখতে সফর করে মুসাফির হয়, সিনেমা দেখতে মুসাফির হয়, তাহলে কি না না না সফর যেটা বলছে যে সফরে জমা কসর করা চলে, তাই না? আপনি নামাজি যে সফরে আপনি জমা কসর করছেন, আপনি নামাজের দোয়া কবুল হবে নাকি? কাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন? সুতরাং যে সফর আপনার জন্য বৈধ বা যে সফর আপনার দিনই সফর, সেই সফরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু এই ব্যক্তি সফরে গিয়ে ধুলি মলিন বেশে মাথা আলু থালু হয়ে আছে, মাথা আসরানো নেই, গায়ে ধুলো লেগে আছে, পায়ে ধুলো লেগে আছে, কিসের জন্য? সফরের জন্য। হাত দুটিকে দোয়া করে বলে যে ইয়া রব সুম্মা যাকারা রাজুল ইতিলু সাফার আশা আশা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রব ইয়া রব, হে রব আমাকে এই দাও, হে রব আমাকে এই দাও, হে রব আমাকে সুখ দাও, হে রব আমাকে সন্তান দাও, আমাকে সমৃদ্ধি দাও, ইত্যাদি ইত্যাদি দোয়া করে। কিন্তু মাতআমুহু হারাম, ওয়া মাতআমুহু হারাম, অবস্থা এই যে তার খাদ্য যা খায় সে বা খেয়েছে সে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, আর যা সে পান করেছে পানি সে পানি হচ্ছে হারাম, ওয়া মালবাসুহু হারাম, যা দেহে পড়ে আছে লিবাস পড়ে আছে এ লিবাসও তার হারাম পয়সায় কেনা, ওয়া গুজ্জিয়া বিল হারাম, সে হারাম খেয়ে পুষ্টিবিধান তার হয়েছে, পুষ্টিবিধান হয়েছে, মোটা সোটা নাদুস নুদুস চেহারা দেখছেন না, হারাম খেয়ে হয়েছে। ফা আন্না ইউস্তাজা বলে জালে, তার রক্ত মাংস যদি হারাম থাকে, তার সমস্ত দেহে সবকিছু যদি হারাম থাকে, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার মানে কি কবুল হতে পারে না? মুসলিম, তিরমিজি, দারিমিন হাদিস। কেউ কি তার অবাধ্য দাস দাসীকে খেতে পড়তে দেবে, তার ভরণ পোষণ করবে? কখনোই না। কেউ কি তার অবাধ্য স্ত্রীকে যথার্থ স্ত্রীর মর্যাদা দান করবে? কখনোই না। অন্যায় দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় প্রতিহত করা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা দেওয়া, এ কাদের কাজ? এটা মুমিনদের কাজ। ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযু ইয়াউনা বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। মোমেনদের কাজ হল একে অপরের আয়না স্বরূপ, তাই না? মোমেন একে অপরের আয়না স্বরূপ। আয়না লাগবে না, ভাই আপনার চোখে কালি লেগে আছে, ভাই আপনার দাড়িতে ভাত লেগে আছে, ভাই আপনার কপালে কিসের দাগ, এটা আয়না লাগবে না। কারণ একে অপরের সাথে সম্প্রীতি আছে, মহব্বত আছে, একে অপরের খায়ের খা, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শুভাধ্যায়ী। সুতরাং চেষ্টা করবে যে আমার ভাইয়ের যাতে কোনো ত্রুটি না থাকে, কোন কিছু থাকলে এ দেখিয়ে দেবে, ওর কিছু থাকলে ও দেখিয়ে দেবে, আয়নার মতো। আর এদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বা হ্যাঁ এটা করো না, এটা করতে হয় না, এটা করো, এটা করলে পরে এই হয়। এ হচ্ছে মুমিনদের কাজ। কিন্তু যে দাস, যে বান্দা সেই আদেশ লঙ্ঘন করে, সে তার নিকট কিছু চাইলে কি তিনি তাকে তা দান করবেন? মোটেই না। তুমি ভালোকে ভালোই জানো না, মন্দকে মন্দই জানো না, মন্দকে ঘৃণাও করো না। একজন বেনামাজি, তার সঙ্গে মাশাআল্লাহ খুব রোল ঢোল চলছে, নামাজ যে পড়ে না, না আদেশ করো, আর না তাকে অন্তরের সাথে ঘৃণা করতে হবে না, আদেশ করতে না পারলে আদেশ করা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তিনটে স্তর আছে, তাই না? বাছান আমদা আমর বিল মারুফ মানে সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা দেওয়ার তিনটে স্তর আছে। কি কি? প্রথমত, যদি আপনি মন্দ কাজ দেখেন তাকে হাত দিয়ে বাধা দিতে হবে, না পারলে মুখ দিয়ে বাধা দিতে উপদেশ দিতে হবে, তখন এটা করো না। আর যদি তাও না পারেন, পারছি না, তাহলে অন্তরে ঘৃণা করতে হবে, তার সাথে শুতে হবে, তার সঙ্গে বসতে হবে, তার সঙ্গে খেলতে হবে, তার সঙ্গে খেতে হবে, তাই না? তাহলে কি করে ঘৃণা হলো? তুমি বলছো তাকে ঘৃণা করি আর এক পাতে খাচ্ছ, তুমি বলছো তাকে ঘৃণা করি একসাথে ওড়া বাসা করছো, খেলাধুলা করছো এবং সবকিছুই করছো তার সঙ্গে, বন্ধুত্ব একবারে সম্প্রীতিপূর্ণ বন্ধুত্ব, তাহলে তোমার মনে হয় ঘৃণাটা কোথায়? বন্ধুত্ব তোমার রইল, তাহলে ঘৃণা কোথেকে এলো? ফাবি কালবিহি, কি করে হলো? অনেক মানুষ আছে ঘৃণ্যকে ঘৃণা করে না, লোকটা খারাপ জানা সত্ত্বেও ঘৃণা করে না, ঠিক স্বাভাবিক সম্পর্ক রেখে যাচ্ছে, দেখে জানছে যে এক হাতে মোর মদের গেলাস কোরআন শরীফ অন্য হাতে, ভালো মন্দ নষ্ট খারাপ দোস্তি সমান সবার সাথে, এক হাতে কোরআন আর এক হাতে মদ, দেখছে যে হ্যাঁ এমন লোক তাকে সমানভাবে মানে এইভাবে কি দোস্তি করা যায় তার সাথে? এই তার কাছে পার্থক্যই থাকে না, সৎ কাজের আদেশ করে না, মন্দ কাজে বাধা দেয় না, যদি না পারে তো তার যে স্তর আছে সেই স্তরগুলো সে পালন করে না, তার দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াল্লাজি নাফসি বিয়াদে, সেই সত্তার কসম যার হাতে আমার জান আছে, কে? আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, কি দরকার যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমি বললে কি শুনবে? ঠিক আছে, তো তার সঙ্গে সম্পর্কটা বেশ রেখেছ, তার সঙ্গে সম্পর্কটা তো ভালোই রেখেছ, যদি বললে শুনবে না, হাতে পারলে না, মুখেও পারলে না, তো অন্তরের ঘৃণাটা কই? তার সঙ্গে সই সই হয়ে থাকলে তুমি বলছো যে মানবে না, শুনবে না, তো তার সঙ্গে সম্পর্ক ছিন্ন কেন করছো না? কেন অন্তর দিয়ে ঘৃণা করছো না? বলা তার হবর না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা মন্দ কাজে বাধা দেবে, আউলা ইউশিকান্নাল্লাহ আইয়াবাথ আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, যদি তোমরা এরকম না করো তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব প্রেরণ করবেন, অতঃপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না। যদি আপনার এই অবস্থা হয় না, মন্দকে মন্দ জানছেন, ভালোকে ভালো জানছেন, ভালোর জন্য আদেশ করেন না, মন্দ তাকে বাধা দান করেন না, ঘৃণ্যকে ঘৃণা করেন না, অনেকে বলে পাপকে ঘৃণা করো, পাপই কি নয়, বলে না বলে না, তার মানে কি পাপকে ঘৃণা করে? মেয়ে এই লোকটা, হ্যাঁ আপনার বউ আছে, বউটা ব্যভিচার করছে একজনের সাথে, আপনি দেখছেন না, ওই ব্যভিচারটাকে ঘৃণা করো, বউটাকে ভালোবাসো, তাই না? কি সুন্দর যুক্তিযুক্ত কথা, পাপকে ঘৃণা করো, পাপিকে ঘৃণা করো না, বলবে তখন? তাহলে পাপিকে ঘৃণা করবে না কেন? পাপিকে ঘৃণা না করে পাপের শাস্তি কিসের? কিসের শাস্তি পাপি? কেন হাত কাটা হবে? কেন তার গলা কাটা হবে? কেন তাকে মারধর করা হবে? কেন তার জেল হবে? কেন তার জরিমানা হবে? পাপিকে ঘৃণা করতে হবে। তবে হ্যাঁ, ঘৃণা করলে যদি উপকার হয়, ঘৃণা না করলে যদি উপকার হয়, ভালোবেসে যদি তাকে ফিরিয়ে আনা হয়, জানতে হবে, ঠিক আছে, পাপকে ঘৃণা করো, বউকে উপদেশ দাও, যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু একজন নামাজ পড়ে না, তাকে যদি আপনি অমানুষ করে ছি ছি করেন, এটা ঠিক? তাকে হ্যাঁ ঘৃণা করো না, তাকে আনার চেষ্টা করো, ফিরিয়ে আনার চেষ্টা করো। একজন মদ খায়, ছি ছি ছি ছি তুই অমক তুই অমক তুই অমক তাকে আপনি এমন তুচ্ছ করছেন যে সে বেকারি, আর আপনার বাংলাদেশি করবে, সে আপনার কথাই শুনবে না, তাই না? সেক্ষেত্রে তাকে যদি আপনি তার পাপকে ঘৃণা করে তাকে ভালোবেসে যদি ফিরিয়ে আনতে চান, তাহলে একজন বিড়ি খাচ্ছে, তাই না? এই যে একজন বিড়ি খাচ্ছে, একজন মদ খাচ্ছে, তাকে কি সালাম দেওয়া যাবে? সালাম যখন খাচ্ছে তখনই সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া হারাম না, কিন্তু সালাম না দিলে যদি উপকার হয়, তুমি এক কাজ করো, তাকে গিয়ে সালাম দাও, সালাম ভাই আপনি বিড়ি খাচ্ছেন, এটা হারাম, সমস্যা আছে, এইটাই তো উচিত। কিন্তু আমরা অনেক সময় এসে এটা বলতে চাই না, এই বাক্য ব্যয় করতে চাই না, উল্টে এমন ঘৃণা করি যে মানুষকে দূরে সরিয়ে দিই না, এরকম না, বরং সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে, না পারলে শেষ পর্যায়ে অন্তপক্ষে অন্তর থেকে ঘৃণা করতে হবে। সুতরাং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এটা সর্বক্ষেত্রে ঠিক না। মহান আল্লাহ মুসলিমকে অমুসলিম সতী নারী বিবাহ করতে বলেছেন। যখন আপনি বিবাহ করবেন, সতি করবেন না অসতি করবেন? কোন অমুসলিম মেয়েকে বিয়ে করা যায়? কোন অমুসলিম মেয়েকে বিয়ে করা যায়? মুসলিম না বানিয়েও? না না, মুসলিম বানিয়ে বিয়ে করতে হবে, কিন্তু মুসলিম যদি না হয় তাও কি বিয়ে করা যায় কোন অমুসলিমকে? দেখেন বলছে অমুসলিম থাকা অবস্থাতেও মুসলমান হয়ে বিয়ে করা যাবে। কোন সময় কাকে, কোন মহিলাকে? যদি আহলে কিতাবের মহিলা হয়, আসল আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মহিলা হয়, তাকে বিয়ে করতে পারবে মুসলিম পুরুষ, মুসলিম ছেলে। এখন যদি থাকে আসল আহলে কিতাব, যদি থাকে নাস্তিক কাস্তিক না হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে মুসলিম পুরুষ, সেই মহিলাকে বিয়ে করতে হবে। কিন্তু শর্ত আছে, শর্তটা কি? তাকে সতী হইতে হবে। সে যদি অসতী হয়, সে যদি বেশ্যা হয়, সে যদি ব্যভিচারিণী হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে। দেখছেন পবিত্রতা পরিচ্ছন্নতা কত ইসলামে? অমুসলিম হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করা যাবে, মুসলমান না হয়েও সে তোমার স্ত্রী থাকবে, কিন্তু শর্ত হল সে যেন পবিত্রা পরিচ্ছন্ন না হয়, তার মানে ব্যভিচারিণী না হয়, সেজন্য নোংরা অশ্লীলতার সাথে যুক্ত না থাকে এমন মহিলাকে বিবাহ করা যাবে। কোরআনে বলছেন আপনাকে বুঝতে হবে, বিয়ে করার আগে আপনাকে সব দেখতে হবে। খবরদার, বিয়ে করার সময় যারা এখন বিয়ে করেননি তারা শোনেন, যারা বিয়ে করেননি তারা শোনেন, যে খবরদার মায়ের চোখে বোনের চোখে বাপের চোখে বউ দেখবেন না, বাপকে বোঝাতে যাবেন না যে দেখা না দেখা, যাকে না চাইতেই দেখা যায়, স্কুলে যায়, ঘাটে যায়, মাঠে যায়, আর বউ দেখার সময় বলছে বাপ দেখতে পাবে না, এটা না। পর্দানসীর মেয়ে যদি হয় তাকে দেখবে কে? যে বিয়ে করবে, সে বিয়ের কথা পাকা হয়ে গেল তাকে দেখে না, খবরদার পরের চোখে পরের মুখে ঝাল খাবেন না, আর পরের চোখে বউ দেখবেন না, নিজে একবার দেখো, নিজে পড়ে কিনা আমার মা বলছে সব ঠিক আছে আমার না, খবরদার তুমি নিজে নিজে তাকিদ করে নাও, দেখে নাও যে হ্যাঁ তোমার বউটা তোমার মতো কিনা, তুমি যেমন চাও সেরকম কিনা, খবরদার বাধ্য হয়ে করো না। কি করব আমার মা বলছে তার বোনজিকে করতে, কি করব তার ভাইজিকে করতে বলছে, কি করব বা আব্বা আমার আব্বা জান তার কথা তো ফেলা যায় না, তিনি বলছেন আর তার ভাইজিকে করতে, অথচ ভাইজি দিনদার না, করবেন নাকি? মোটেই উচিত না। সুতরাং নিজে চয়েস করতে হবে। কোরআনে আল্লাহ তারা বিধান দিয়েছেন কোন পুরুষ যেন, কোন মুসলিম পুরুষ যেন কোন অসতী মেয়েকে বিয়ে না করে, যদিও মুসলিম হয়, মুসলিম হলেও কোন অসতী মেয়েকে বিয়ে করা কোন মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহ তাআলা বলছেন আজ-জানী লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন। কোন ব্যভিচারী যেন, ব্যভিচারিণী ছাড়া বা সাধারণত যেটা দেখা যায় ব্যভিচারী ব্যভিচারিণীকে বিয়ে করে, প্রেম ভালোবাসা করে বিয়ে হয় না? হয় না। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খদ্দে, যেমন পচা কাঁঠাল তেমনি মুচি খদ্দে, তাই না? ও ব্যভিচারিণীর সাথে ব্যভিচারী, এটাই হয়। দেখবে ব্যভিচারিণীকে পছন্দ করছে কে? ব্যভিচারী। কিংবা যে নোংরা সে নোংরাকে পছন্দ করছে। আর এখানে আর যদি বলেন লাগে, আপনি এমন মহিলা দেখবেন সমাজে ভাববেন একেবারে কে বিয়ে করবে, তাকেও বিয়ে করা তাই না লোক আছে। তার মানে ওই যে বললাম কানা বেগুনা ডোকলা খদ্দের, ডোকলা খদ্দের আছে কানা বেগুন কেনার জন্য। তো মোট কথা হচ্ছে দেখা যায় যে ব্যভিচারী ব্যভিচারিণীকে বিয়ে করে অথবা মুশরিককে বিয়ে করে। মুশরিককে কেন করে? যেহেতু ব্যভিচারী তার স্বামী খায় আর পতির খায় রূপপতির গুণ গায়, তাই না? তেমনি মুশরিক কার খায়? আল্লাহর খায়। আর কার জয়গান গায়? কাকে সেজদা করে? কাকে নজর মানে? কার কাছে নজর মানে? কার কাছে কোরবানি পেশ করে? গায়গুলার কাছে। এই দুটোর মধ্যে কি আছে? সাদৃশ্য আছে। এই জন্য এখানে বলা হয়েছে যে ব্যভিচারী উপযুক্ত হল ব্যভিচারিণী, উপযুক্ত হল ব্যভিচারী অথবা মুশরিক মুশরিক। আল্লাহ মুস্তাফা বলছেন এটা মুমিনদের জন্য হারাম করা হল। মুমিনদের জন্য এটা শোভনীয় নয়, সতী পুরুষের জন্য শোভনীয় নয় যে অসতীকে বিবাহ করবে। তওবা হয়ে গেলে তওবা করার পর যদি পরিচ্ছন্ন হয়ে যায় বিয়ে করা যায়, সমস্যা নেই। কিন্তু আপনি জানছেন যে বিয়ে করছে, কি বলে ব্যভিচার করছে বা করে, তাকে আপনি বিয়ে করতে পারেন না। বিয়ের পরও জানলেন যে এ ব্যভিচার করে, তাকে বউ বলে রাখা যাবে? রাখা যাবে না, তাকে তালাক দিতে হবে। কিন্তু কেউ কোন স্বার্থবশে, স্বার্থবশ কেমন, অথবা অবৈধ ভালোবাসার আকর্ষণে তেমন নারী বিবাহ করল, পরে তোবা করে নেবে। বুঝলেন? একটা ঘটনা এখানে সৌদি আরবের, একটা মেয়ে ছিল খারাপ মেয়ে, তো মানে প্রসিদ্ধ ছিল আমাদের মাঝে মাঝে মাঝে মনির ভাই জানবে, খারাপ মেয়ে। সেই লোক, সেই মেয়েটাকে একটা লোক বিয়ে করার জন্য তৈরি হল, মানা করা হল। তা বলছে তওবা করে নিয়েছে। কেন না? সে সৌদি আরবে বউ আনতে পারবে না, এখন সৌদি আরবে পাবে, এই জন্যে চলবে। অথবা খুব সুন্দরী, খুব সুন্দরী মেয়ে, অসতী হলে সমস্যা নেই, করে নি, কারণ সুন্দরী। কিংবা খুব ধনী, বিরাট ধনী, বিশাল পয়সাওয়ালি, তাকে যদি করি তওবা করে নেবে, সমস্যা নেই। টাকা পানি দিয়ে গোসল করলে মেয়ে অসতী থেকে সতী হয়ে যাবে। যেমন আমাদের যারা পণ নিয়ে বিয়ে করে, যৌতুক নিয়ে বিয়ে করে, দেখবে ওসব দেখে না। যদি বলা হয় কালো, সমস্যা নেই, টাকা তার উজ্জ্বল হয়ে যাবে। আর যদি বলা হয় যে কি বলে অসতী, সমস্যা নাই, ওই টাকার পানি দিয়ে ওকে পবিত্র করা হবে, গঙ্গার জল, তাই না? কিসের স্বার্থ হলো? তার টাকার স্বার্থ হলো, সৌন্দর্যের স্বার্থ হলো, ইত্যাদি ইত্যাদি। বিয়ে করে ভালোবাসার টানে যদি কেউ বিবাহ করে অথবা বিবাহ করার পর জানতে পারে যে সে অসত্য ভ্রষ্টা কুল নষ্টা, তা সত্ত্বেও সে তার সাথে সংসার করতে থাকে, তার মানে তার চরিত্র খারাপ জেনেও তাকে ভালোবাসতে থাকে, এক বিছানায় শুতে থাকে, এটা কি মহান প্রতিপালকের অবাধ্যাচরণ আর যুদ্ধাচরণ নয়? আল্লাহ বললেন খবরদার অসতীকে তুমি নিজের জীবন সঙ্গিনী বানাইও না। আর আপনি সেটা কি করলেন? অবাধ্যাচরণ করলেন, লঙ্ঘন করলেন, বৃদ্ধাচরণ করলেন। এরপরও সে আল্লাহর কাছে দোয়া করলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা জালামনা, রব্বানা হাব লানা, রব্বি ইগফির লি, বললে কি আল্লাহ কবুল করবেন? কি মনে হয়? তুমি তার অবাধ্যাচরণ করছো, আর তুমি কি কবুলের কথা বলো? এক ব্যক্তি অপরকে ঋণ দিল অথবা কোন দেন পাওনা চুক্তি করল, কিন্তু কোন সাক্ষ্য রাখলো না, অথচ মহান আল্লাহর বিধান তাদের সাক্ষী রেখে লেখালে কি করে নেওয়া? সূরা বাকারা সবচেয়ে লম্বা আয়াতে কি আছে যে ঋণ দেওয়া নেওয়া করলে কি করে নাও? লেখাপড়া করে নাও। তুমি মানলে না, সাক্ষীও রাখলে না, লেখালে লেখাপড়িও করলে না, আল্লাহর যুদ্ধাচরণ করে না হলো না, এই ব্যক্তিও দোয়া কবুল হবে না, যেহেতু সে আল্লাহ হুকুমের অবাধ্যাচরণ করল। এ বিধান লঙ্ঘ করা এক প্রকার অবাধ্যাচরণ। এই অবজ্ঞা মনে রেখে প্রভুর কাছে কিছু চাইলে কি পাওয়া আশা করা যেতে পারে? কখনোই না। নির্বোধের হাতে টাকা পয়সা দেওয়া নিষেধ। নির্বোধ মানে পাগল, আপনার ছেলের এখন বয়স হয়নি, কুড়ি টাকা না একশো টাকা ছেলে না, আপনি যে না বাবা যা বাজারে মেলা যা, বাজারে যা, দোকানে যা, খা, আপনি যখন স্কুলে যাচ্ছে, ও বাবা আপনার লাড়লে ছেলে স্কুলে যেখানে পাঁচ টাকা টিফিনের দরকার, আপনি পাঁচশো টাকা দিচ্ছেন বা পঞ্চাশ টাকা দিচ্ছেন, এগুলো কি? এগুলো বাড়াবাড়ি না? নির্বোধকে আপনি দিচ্ছেন, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছেন লা তুতু সুফাহা আমওয়ালাকুম, নির্বোধদেরকে তোমাদের মাল দিও না। তার কারণ সে মাল নষ্ট করবে, সে মাল দিয়ে খারাপ জিনিস কিনতে পারে, সে মাল দিয়ে আপনার অবৈধ কিছু কিনতে পারে, তো সেই ক্ষেত্রে নির্বোধদেরকে যদি তুমি মাল দাও তাহলে আল্লাহর বিধ্বাচরণ হবে না? হবে না, পাগল পাগল তাই, পাগলকে টাকা দিল সেই টাকা দিয়ে কোথায় নষ্ট করে দিল কিংবা সেই টাকা দিয়ে কিছু খারাপ জিনিস কিনল। অনেক সময় দেখবেন মাল বেশি হওয়ার জন্য কি মদে অভ্যাসী হয়ে যায়, তারপরে হিরোইনে অভ্যাসী হয়, ইত্যাদি ইত্যাদি, খারাপ বন্ধুদের সাথে মিশে সিগারেট খাওয়া ধরলো, ইত্যাদি ইত্যাদি। যেহেতু মাল তার হাতে অত্যন্ত বাবার কাছে না চাইতেই পাওয়া যায়, মেঘনা চাইতেই পানি পাওয়া যায়, সুতরাং সে তখন অপচয় করে নষ্ট করে এবং খারাপ কাজে ব্যবহার করে। আল্লাহ বললেন না তো তুসুফাহা আমওয়ালাকুম, তোমার ছেলে তোমার কাছে যতই লাগলে হোক যতই প্রিয় হোক প্রয়োজনের অধিক মাল দিও না, সাথে নিয়ে গিয়ে বাজারে কিনে দাও, তাকে সাথে নিয়ে গিয়ে দোকানে কিনে দাও, তার হাতে মাল দিয়ে ক্রয় বিক্রয়ে এখতিয়ার দিও না, তার হাতে মাল দিয়ে মাল নষ্ট করো না, এটা আল্লাহর নির্দেশ, কিন্তু আপনি সে নির্দেশ মানলেন না। তাহলে আল্লাহ তাআলা নির্দেশকে উপেক্ষা করার জন্য তার প্রার্থনা মঞ্জুর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ইয়াদউন আল্লাহ ফালা ইস্তাজাবু লাহুম, তিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তাদের দোয়া কবুল হয় না, তাদের দোয়া কবুল হয় না। রাজুলুন কানাত তাহতাহু ইমরাআতুন সাইয়্যা, রাজুলুন কানাত তাহতাহু ইমরাআতুন সাইয়্যাতুল খুলক ফালাম আও খুলক ফালাম ইউতাল্লিকহা, যে যার আন্ডারে একজন অসতী মেয়ে থাকে, ব্যভিচারিণী মেয়ে থাকে, অথচ তাকে তালাক দেয় না। ওই যে বললাম কোন স্বার্থ বসে দায়ুসি করে, কোন স্বার্থ বসে অনেক সময় হয় কি তার যৌন অক্ষমতা থাকে, ফলে একজন সাথী সঙ্গী দরকার, ও এখন বিয়ে ব্যভিচার করছে, এখন কি করবো আমি তো পারি না, আমি তো অক্ষম, তো যা হচ্ছে হোক আমার কাছে তো থাকছে, যে এই মানে এই অবস্থায় সে থাকে, অথচ যে কোনো অবস্থায় এরকম মেয়েকে নিজের নিজের স্বামিত্বের বন্ধনে রাখা হচ্ছে অন্যায়, তার দোয়া তালাক দেয় না তাকে, তাহলে তার দোয়া কবুল হয় না। ওয়ারাজুলুন কানা লাহু আলা রাজুলিন মাল ফালাম ইয়াশহিদ আলাইহি, ওই যে ঋণ দেওয়ার সময়ে সাক্ষী রাখে না, ওয়ারাজুলুন আতা সাফিহান মালাহু, আর এমন ব্যক্তি যে নির্বোধকে মাল দেয়, ওয়াকাদ কাল আল্লাহু আযা ওয়াজাল ওয়ালা তুতু সুফাহা আমওয়াল, যে তোমরা নির্বোধদেরকে তোমাদের মাল দিও না, এটা হাকিমের হাদিস বাইরাকের হাদিস। সুতরাং এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে পাপ কাজ যদি আল্লাহর অবাধ্য আচরণ কোনোভাবে করা যায় তাহলে আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করেন না। অনুরূপ অন্যান্য পাপকেও অনুমান করা যেতে পারে যে তা করা অবস্থায় মহান প্রতিপালক পাপের দোয়া কবুল করেন না। অনাবৃষ্টি হলে লোকে অভিযোগ করে দোয়া কবুল হয় না কেন, এত দোয়া চাইছি, দেখছেন কত বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, আল্লাহ হুম্মাস কেনা আল্লাহ হুম্মাস কেনা, হাত তুলে দোয়া হচ্ছে তাই না, কিন্তু দোয়া কবুল হচ্ছে, দোয়া কবুল হয় না, বলে দোয়া কবুল হয় না কেন, আল্লাহ হুম্মাস কেনা বলছি তাও কবুল হয় না, প্রার্থনা করা সত্ত্বেও তা মঞ্জুর হয় না কেন, বড় আলেম দিয়ে দোয়া করানোর সত্ত্বেও আল্লাহ বৃষ্টি দেয় না, বলে ও এইসব দোয়া বড় বড় আলেম নিয়ে এসো, নিয়ে ইস্তেসকা পড়াও, বড় বড় আউলিয়া আউলিয়া পরহেজগার আলেম নিয়ে এসে ইস্তেসকা পড়ালে দোয়া করালে তবে বৃষ্টি হবে, ছিল করা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতেও এরকম করা হয়েছে, আল্লাহ রাসূলের দোয়া কবুল হতো, কিন্তু আজকাল কার দোয়া কবুল, গ্যারান্টি আছে, বড় বড় মানুষ বড় বড় আলেম বড় বড় পরহেজগারকে নিয়ে এসেও দোয়া কবুল হয় না। আমাদের দেশে বহু পরহেজগার আলেম আছে, তারা আবার জর্দা খায়, পরহেজগার আলেম তাহাজ্জুদ গুজার আলেম আর গুলমাজে কি বলে করেন আপনারা যে দোয়া কবুল হবে, সুতরাং দোয়া কবুল হয় না কেন, উত্তর তাদের কাছেই আছে, তোমাদের দোয়া কেন কবুল হবে, তোমরা কি আল্লাহর কাছে দোয়া চাইছো, তা আল্লাহ বাধ্য মানে তার বাধ্যতা স্বীকার করো, আল্লাহ তালার বাধ্য থাকো না অবাধ্য হও, আল্লাহ তালার কথা শোনো তাই আল্লাহ তোমাদের কথা শুনবেন, হ্যাঁ আল্লাহর বাধ্য বান্দা হয় না কেন, এ কথা তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা আল্লাহর বাধ্য হও না কেন, তখন তাদের জবাব কি হবে, তারা অর্থের জাকাত ও ফসলের ওষুধ আদায় করে না কেন, তখন তারা কি বলবে, খাবার বেলা নেবার মা উড়ু দেবার বেলা মুখে খা, বাহ এটা বুঝতে পারেন, খাবার বেলা নেবার মা আর উড়ু দেবার সময় মুখে খা, ওই যে যায় না ওই বিয়েতে যায় বিয়েতে উলু উলু দেয় উলু উলু দেয় হিন্দুদের অবশ্য আমার দেশে হিন্দুরা করলেও আরব দেশে মুসলমানরা করে, উলু দেওয়াটা আরব দেশের কথা। এই জন্য আমাদের দেশে যদি কেউ উলু দেয় বলবে যে হিন্দুদের মতো করছে, করা যাবে না, কিন্তু এখানে তো বলা যাবে না, এখানে তো মুসলমানরাই করছে, উলু দিচ্ছে, তাই না? তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার উলু দেওয়ার সময় যে সময় উলু দিতে হয় সে সময় বলি মুখে ঘা বাবু আমি দিতে পারছি, ও খাওয়া দাওয়া খেলে আর যখন উলু দেওয়ার সময় তখন বলছে আমার মুখে ঘা, তাই না? এখনো যে খাওয়ার সময় ঠিক, নেবার সময় ঠিক, কিন্তু দেওয়ার সময়ে তোমার মুখে ঘা হচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে, কিছু না দিয়ে কিছু পাওয়ার আশা করা কি ভুল নয়? এটা কি নির্বুদ্ধিতা নয়? এটা কি বড় স্বার্থপরতা নয়? অতএব কেন তোমরা আল্লাহর কাছে অভিযোগ করো, কেন আল্লাহ দোয়া কবুল করছো না? অথচ সেই প্রশ্ন নিজেদেরকে কেন করছো না, যে কেন তোমরা আল্লাহর বাধ্য হচ্ছ না, কেন তোমরা আল্লাহর কথা শোনো না? আল্লাহর কথা শোনার আগে তোমরা আল্লাহর কথা শুনো, তবে না আল্লাহর কথা শুনবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকতে পারি। অতএব তার কাছে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আকিনা বিহালালিকা হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।